হাতিকা দান, দেখো হাতি তাদের মতো স্ট্রং হতে হবে কথা, দৃঢ় সংকল্প করতে হবে যে আর বিধি সেখানে খাও না, যদি পারেন তাহলে ভালো। দুই, ধূমপান ত্যাগ শুরু করার একটি নিকটবর্তী সময় নির্দিষ্ট করুন, যে আজ থেকে হোক বিকাল থেকে হোক আমি খালা ছাড়বো না, কিন্তু এখন থেকে এখন হুজুরের কাছে বক্তব্য দাওয়াতে এসে এসব কথা শুনলাম খারাপ জিনিস যখন তখন খারাপ জিনিসের কানেই যাবো না, গেই বাড়িতে কিংবা পকেটে থাকলে বাইরে গেই সিগারেটের প্যাকেটটাকে একবার ডিব্বা দেন পায়ে ঘুরিয়ে ফেলে দেবো, আগুনে আগুন দেওয়ার আগে ঘুরিয়ে ফেলে দেবো, এরকম একটা দৃঢ় সংকল্প করুন। হ্যাঁ, গয়ন করছে করবেন নাই, করছি করবো পরে দেখা যাবে, আচ্ছা কিছুদিন পরে করবো। হ্যাঁ, আর ওইরকম কি করতে হবে, তওবা করতে হবে, এমন তওবা করতে হবে, তওবা মানে কি, যা দিতে পারে তার কাছে ফিরে গেলে হবে না। তওবার শর্ত আপনারা জানেন ছটা শর্ত, সেই শর্তের মধ্যে একটা শর্ত আছে যে কাজ করেছেন সেই কাজে আর ফিরে যাবেন না। এখন আল্লাহর কাছে আমি দোয়া করে আল্লাহ আমি তওবা করছি, যা যদি সিগারেট খাও না, কিন্তু মনে মনে বলছেন যদি কেউ সিগারেট খায় আর গন্ধটা আমার নাকে আসে তাহলে আল্লাহ তো আমি সবুর করতে পারবো না, তখন দেখা যাবে। এই যে মাত্র একটা পাগড়ে দিয়েছে, দৃঢ় সংকল্প নয়, এরকম নয় যে মাঝে মাঝে আমাদের বাংলাদেশের কথা আছে যে পেলে খায় আর পরবে খায়, পেলে খায় ছাগল গরু পেলে তা না, পেলে মানে কি পেলে পাইলে, মানে কেউ দিলে ফ্রিতে দিলে, দেখবেন অনেকে পেপসি খায় না কিন্তু কারো বাসায় গেলে পেপসি দিলে খায়, পরবে বেশ ভালো মন্দ থাকে তো তখন খায়, তো বলে পেটে খায় আর পরবে খায়, এই রকম তোবা করলে হবে না, নিজে খাবো না তাহলে কিনবো না, কিন্তু যদি কেউ দেয় না এরকম করলে হবে, একদম দৃঢ় ভাবে সংকল্প করতে হবে যে আমি আর খাও না। আপনারা জানেন কথায় কথা বেরিয়ে গেল, আপনি যদি বিয়ে সিগারেট না খান কিন্তু আপনার রুমের লোক যদি খায়, আপনার যদি বিয়ে সিগারেট খা না খান তাহলে আপনার রুমের লোক যদি খায় তাহলে আপনার ক্ষতি আছে, যাদের রোগ ধরবে বিয়ে সিগারেটের কারণে এক রুমে থাকলে পরে আপনি তো ধুম, সে সরাসরি টানছেন আপনি ইনডাইরেক্ট ভাবে টানছেন, যখন একটি হাওয়া দিচ্ছে না একইভাবে আপনার ফুসফুস হয়ে যাচ্ছে। আমাদের মাঝমাঝে এক লোক এখনো বর্তমানে আছে, সেই লোককে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে গিয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তাররা বলছে আপনি ধূমপান করেন, ও বলছে আল্লাহর কসম মোল্লা নেওয়া যাচ্ছে আমি ধূমপান করি না, কসম করে বলছে ডাক্তারকে, না ডাক্তার ছিল যে আপনি ধূমপান করেন, সে বলছে আমি অবাক হলাম যে আমি ধূমপান বাবার কারণ করিনি, আর আমি ধূমপান করে কেন বলছে, বলছে যে আমি তখন ব্যাংকে ওই এখানে বাংলার একটা ব্যাংকে চাকরি করতো, সেই ব্যাংকের এমন রুমে থাকতো আরো লোক ধূমপান করতো, তো বলছে ডাক্তার আমি বলছি ডাক্তারবাবু আমি ইয়ে করি না, তবে হ্যাঁ এটা হতে পারে যে আমি যে রুমে থাকি সেই রুমে খুব ধূমপান করা হয় আর সেই ধূমপান হয়তো সেই ধুঁয়া আমার নাকে আমার ফুসফুসে এসে এই ক্ষতি, হ্যাঁ তাহলে যেই ভাবি হোক এই যে এমন খবির ধুঁয়ো, এই খবির ধুঁয়াটা যে কোনো ভাবে আপনার ভিতরে গেলে পরে ক্ষতি করতে পারে, সরাসরি খান চাহে না খান। নম্বর তিন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তুমি আমাকে ধূমপান ত্যাগ করার তৌফিক দান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহায্য তালে কার কাছে যাও, আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য। নম্বর চার, মনের আয়নাতে সবসময় ধূমপানের সর্বগ্রাসী অপকারিতা, যে ক্ষতিগুলো বললাম এই ক্ষতি হয় এই রোগ হয়, এই ক্ষতিকারিতার কথা আপনি মনে মনে স্মরণ করুন, মহান সৃষ্টিকর্তা আপনাকে আপনার স্বাস্থ্য আয়ু ধন সম্পর্কে কি আমাকে প্রশ্ন করবেন না, করবেন না, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনার পা নড়বে না, সুতরাং আপনার স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে কোথায় কিভাবে ব্যয় করেছেন, আর সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে, আর তার সেই প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে ধূমপান ছাড়তে হবে। নম্বর পাঁচ, এখানে আপনারা একজন ধূমপায়ী সাথী কোন আত্মীয় বন্ধু সহপাঠী বা সহকর্মী খোঁজ করুন, যাতে করে এক অপরের সাথে আপনারা মানে সংকল্পবদ্ধ হয়ে, কিংবা যদি আপনি বিবাহিত হন স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, আপনার স্ত্রীও দেখবেন ধূমপান পছন্দ করে না, আপনার স্ত্রীও চায় না যে আপনি ধূমপান করুন, আপনার স্ত্রীর কাছে যখন আপনি আপনার মুখ নিয়ে যাবেন তখন সে মুখটা সরিয়ে নেবে, তার কারণ কি আপনার মুখে দুর্গন্ধ আসছে, এরকম বহু রিপোর্ট আছে, বহু স্ত্রী ধূমপানের জন্য তার স্বামীকে তালাক কিন্তু দিয়ে দিয়েছে, স্ত্রী তালাক দিতে পারে তারা নিয়েছে আর কি, তারা নিয়ে ফেলেছে কেন, তার মুখে বড় দুর্গন্ধ, সুতরাং এক অপরের সহযোগিতা করে ধূমপান বর্জন করুন, ভালো কাজে এক অপরের সহযোগিতা করুন। নম্বর ৬, সেই সাথী বন্ধু থেকে সতর্ক থাকুন, যে সাথী বন্ধু ধূমপান করছে। যদি আপনি সঙ্গ ত্যাগ না করেন তো সে আপনাকে আবার বাধ্য করবে, তেল বোঝা খা, হ্যাঁ মাকু খা, আমাদের দেশে হুজুরা খায়, আপনাকে বিভিন্ন রকম বলে কি করবে, ধূমপান খেতে বাধ্য করবে। একজন বলা হয় ধূমপান বিড়ি খা হারাম, তো বলছে বিড়ি খা হারাম কেবল, আমাদের দেশে বড় বড় ফ্যাক্টরি চলছে, সেই ফ্যাক্টরি থেকে হুজুরা মসজিদে চামা নিয়ে আসছে, মাদ্রাসা চামা নিয়ে আসছে, আমাদের হুজুরা বিড়ি খায়, তাদের বিড়ি খা হারাম কেবল, না না কথা বলছেন না, খারাপ সাথীর সঙ্গে মিলে পড়ে আপনাকে ধূমপান সাথে দেবে না। সুতরাং ভালো মন্দ গ্রহণ করুন, আর রাজুল আলা দিনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইয়াফআল, যে বন্ধু হয় সে বন্ধুর ধর্ম ওই বন্ধুর ধর্ম এক হয়ে যায়, সুতরাং ভালো ধর্মের বন্ধু গ্রহণ করুন। নম্বর সাত, আপনার সিদ্ধান্ত সম্পর্কে আপনার স্ত্রী পরিবার পরিজন বন্ধুবর্গকে জানিয়ে দেন যে আমি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, জানিয়ে দেন, তাহলে পরবর্তীতে আপনি আবার বিড়ি খেতে মানবাচ্য পাবেন, এই জন্য আগে জানিয়ে দেন যে আমি আর খাই না। নম্বর আট, আপনার সিদ্ধান্ত পালনের ব্যাপারে রোজার শরীরের সহযোগিতা নেন, রোজা যখন রোজা আসে মানুষ তার সুযোগ পায়, বহু লম্বা টাইম ধূমপান করে না, যদি অনেক মানুষের পেট ফেপে দেয় কিন্তু আসলে এসব বাজে কথা, তবে রোজার মাধ্যমে আপনি সহযোগিতা নেন, যেহেতু আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা না খেয়ে থাকেন তখন বাকিটাও আপনি পারবেন, পুরুষ মানুষের মেয়ে মানুষরা করতে পারবেন, মেয়ে মানুষদের কি কোনো সম্পর্ক নেই, নিশ্চয়ই তারাও খাওয়া বর্জন করতে পারেন। নম্বর নয়, মহান আল্লাহ অধিক নিকটে হন, আপনার সকল কাজে তাকে প্রত্যক্ষদর্শী বলে দৃঢ় প্রত্যয় হন, আপনি আল্লাহ আপনাকে দেখছেন সবসময়, এইসব কথাটা সবসময় আপনি খেয়াল করেন, যখন আপনি পাপ করেন আল্লাহ তখন দেখেন, যখন আপনি সিগারেট খান তখন আল্লাহ আপনাকে দেখেন। তারপর নম্বর দশ, ভেবে দেখুন আপনার মুখের গন্ধে মানুষ কষ্ট পায়, কষ্ট পায় আল্লাহর ফেরেশতা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আগেই বললাম, সুতরাং ধূমপান করে মসজিদে যাওয়া নিষেধ, ধূমপানে আরাম ও স্বস্তি আছে অথবা তাদের কৃতিত্ব আছে, ভাবনী শক্তি আছে, বুদ্ধির ঘরে ধোঁয়া দিলে বুদ্ধি খোলে, অনেকে কিছু মনে পড়ে না তাহলে সিগারেট ধরে সিগারেট খাবে, তার বুদ্ধি ঘরে ধোঁয়া দিলে পরে বুদ্ধি চেতন হয়ে উঠবে, বুদ্ধি জেগে উঠবে, এরকম মনে করে অনেকে, এটা কিন্তু বাজে কথা, এতে কোন রকমের কৃতিত্ব নেই, অনেক ছোট ছোট বাচ্চারা যখন খেলে সেখানে তখন বলে আরে বিড়ি খেলে না এই হয়, সেখানে খেলে এই হয়তো হয়তো ভাত দেখি খেয়ে দিয়ে তারপরে শুরু হয়ে যায়, আসলে এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, উদ্ভাবনী শক্তিও নেই, আর এতে কোনো আমেজও নেই, কিচ্ছু নেই, পরীক্ষার মধ্যে দেখা গেছে যে বিড়ি সিগারেট খেলে পরে তার বুদ্ধি বেশি হয়, এরকম কথা ভুল কথা বাজে কথা। নম্বর বারো, পুনরায় ধূমপান করার জন্য আপনার মনের ভিতরে আন্দোলন সৃষ্টি হবে, যে সৃষ্টি হবে অথবা করা হবে, তখন আপনি স্মরণ করুন ইন্নাল্লাযীনা তাগাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ-শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয় যারা সাবধান হয় যারা মুক্তাসী যারা পরেঙ্গা, যখন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় তখন তারা আত্মসচেতন হয় এবং তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায়, হঠাৎ করে আবার ফিরে আসে, মানে গঙ্গাতে পড়ে না। নম্বর তেরো, জেনারেল এবং যে পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা বেশিরভাগ ধূমপান বর্জনের প্রথম তিন মাস ঘটে, প্রথম যখন ছাড়বেন তখন প্রথম তিন মাস আপনার খুব কষ্ট হবে, তিন মাস যখনই পার হয়ে যাবে তখন দেখবেন সাধারণ স্বাভাবিক হয়ে গেছে, আপনি আর ওই জিনিস খেতে চাচ্ছেন না। নম্বর চোদ্দ, ধূমপান থেকে সম্পূর্ণরূপে বিরত হওয়ার পর আপনার ঘুমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, দেখবেন যে আপনার ঘুম আসছে না, সিগারেট একটা না খেলে বিড়ি একটা না খেলে আপনার ঘুম আসছে না, তখন ঘুম আসার জন্য আপনার অন্য ব্যবস্থা নিতে হবে, অস্বস্তিবোধ হতে পারে, কথার মধ্যে জড়তা, মুখের ভিতরে শুষ্কতা আসতে পারে, এগুলি প্রারম্ভিকভাবে হতে পারে, স্বাভাবিক উপসর্গ, যেহেতু আপনার দেহের মধ্যে নিকোটিন থেকে গেছে, সিগারেট বিড়ি পান করলে একটা পদার্থ আছে নিকোটিন বলে, ক্ষতিকর জিনিস, সেই জিনিসটা আপনার শরীরে চলে গেলে ওই জিনিসটা যতক্ষণ আমার ব্যবহার না করবে ততক্ষণ আপনার স্বস্তি আসবে না, আরাম আসবে না, চয়ন আসবে না, ঘুম আসবে না, এই জন্য আপনার প্রথম প্রথম কষ্ট হতে পারে, সেই কষ্টকে আপনার অনুভব করতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন, এই সময় আপনি নিজেকে পরিশ্রমে ক্লান্ত করা থেকে বিরত থাকুন, ইফতারের পর চা কফি পেপসি ইত্যাদি ঝানালো জাতীয় খাবার খাবেন না, শিথিলায়ন ব্যায়াম চর্চা ও টেনশনমুক্ত হওয়ার পদ্ধতি অবলম্বন করুন, ঘুমানোর আগে হালকা গরম পানি নিয়ে গোসল করুন, এইসব করলে পরে দেখবেন যে এই সমস্ত ক্ষতিগুলো আপনার সরে যাচ্ছে। নম্বর পনেরো, যে সকল স্থানে সেই সকল স্থানে যাতায়াত বন্ধ করুন যেখানে ধূমপান বেশি হয়, এখন যদি আপনি অফিসে চাকরি করেন সেই অফিসে যেতেই হবে, পাশে যদি কেউ ধূমপান করে তাকে মানা করতে পারবেন, পারবেন না, সেক্ষেত্রে আলাদা আলাদা এই কাজ আপনার চলবে না যে আপনি সেখানে যাবেন না, তবুও আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যেখানে বিড়ি সিগারেট খাওয়া হয় সেখানে যাবেন না। নম্বর ষোলো, এই সিদ্ধান্ত নিন যে অর্থ আপনার ধূমপানে ব্যয় হতো সেই অর্থ আপনি করতে নিশ্চয়ই এতদিনকে দান করবেন, যদি দান না করতে পারেন তা সেই টাকাটা অন্তপক্ষে আপনি আপনার মা বাবাদের জন্য আপনার ছেলেমেয়েদের জন্য জুগিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনার কাজে দেবে, এমন কেমন কাজে দেবে, কি বলে আখেরাতেও কাজে দেবে। ধূমপান এতক্ষণ যে ছাড়ার অভ্যাসের কথা বলা হল, নিশ্চয়ই দেখবেন সহযোগী হবে আপনার ধূমপান ছাড়ার ব্যাপারে। আরো একটা কথা বলি যে ধূমপান খাওয়া হারাম যদি হয় তাহলে বিড়ি সিগারেট খাওয়া যদি হারাম হয় তো বিড়ি সিগারেটের ব্যবসাটা কি হল? আমি খাবো না, মদ আমি খাই না, কিন্তু মদের ব্যবসা করি। মদ খাওয়া সরাসরি আমি খাচ্ছি না, ব্যবসা করা ব্যবসা করে যে লাভটা খাবো এটা হালাল না হারাম? কেন হারাম? এটি কোনো দলিল আছে? আপনি হারাম বলছেন মদের ব্যবসা হারাম, তার কোনো দলিল আছে? সেই সম্পর্কে দুটো কথা বলুন। বিড়ি সিগারেট একটা নিষিদ্ধ ও হারামকৃত বস্তু। এই বস্তু যেমন পান করা হারাম, তেমনি হারাম তা প্রস্তুত করা, ক্রয় বিক্রয় করা, বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া, বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া, বিড়ি সিগারেটের কোনো সাজ সরঞ্জাম প্রস্তুতকারককে বিক্রয় করা, কারণ এসব কাজে ধূমপাইয়ের সহযোগিতা হয়। আল্লাহ তাআলা বলছেন ও তাআওয়ানু আলা বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান। অসব কাজে সহযোগিতা করা যাবে না। আপনি বিড়ি পাতা